ইরাক আমার ভাই, ইরান আমার বোন, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন, প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন, বসনিয়া চেচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন, বসনিয়া চেচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন, দিকে দিকে সাম্রাজ্যবাদের কালো থাবা দেখো, করতে তো কিছু পারি না বন্ধু তাই চোখ বুঝে সই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, দেখো দেখো চেয়ে দেখো চারিদিকে তা জালাস, আবু গরিবের বন্দিখানায় পিশাচের উল্লাস, শোনো শোনো ওই শোনো দানবের হুঙ্কার, হাসপাতালের বেডে পড়ে ছাই শিশুদের চিৎকার, রক্তের দরিয়ায় কত ফুল ভেসে যায়, রক্তের দরিয়ায় কত ফুল ভেসে যায়, কত মা বনের ক্রন্দন রোল ধুলি ঝড়ে মিশে হায়, কত মা বনের ক্রন্দন রোল ধুলি ঝড়ে মিশে হায়, আমি তো স্বাধীন তবু পরাধীন কাটা তারে বাধা রই, ব্যথা জাগে প্রাণে তাই গানে গানে হৃদয়ের কথা কই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, কত সংগ্রাম কত বিপ্লব কত জিহাদের শুনি ডাক, তবু ছল ছল আখি ডানা ভাঙা পাখি হয়ে থাকি নির্বাক, কত সংগ্রাম কত বিপ্লব কত জিহাদের শুনি ডাক, তবু ছল ছল আখি ডানা ভাঙা পাখি হয়ে থাকি নির্বাক, কবে যে সেই আসবে দিন ছিঁড়ে শিকলের টান, মুসলমানের দুর্দিনে ছুটে আসবে মুসলমান, প্রতিবাদে প্রতিরোধে মুখরিত উত্তাল, মজলুমানের মুক্তি পতাকা উড়বে রক্তলাল, নেই নেই আর ভয় সেই দিন দূরে নয়, নেই নেই আর ভয় সেই দিন দূরে নয়, শহীদের খুন জ্বালাবে আগুন তামাম দুনিয়াময়, শহীদের খুন জ্বালাবে আগুন তামাম দুনিয়াময়, সে আগুনে পুড়ে হবে ছারখার জালিমেরা নিশ্চয়, মানে না তো মনে তাই দুনয়নে স্বপ্নের বোঝাবই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন, প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন, বসনিয়া চেচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন, বসনিয়া চেচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন, দিকে দিকে সাম্রাজ্যবাদের কালো থাবা দেখো, করতে তো কিছু পারি না বন্ধু তাই চোখ বুঝে সই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, আমি তো ঘরে বসে থাকার লোক নই, ইরাক আমার ভাই, ইরান আমার বোন,